আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এক আল্লাহর উলুহিয়াত, এক নবীর এক ইমামত, কায়েম করতে কুরআন সুন্নাহ কোশিশ নিরন্তর, ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর, এক নীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদাই, হকের পতন নাই। মারহাবা। আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। কত নেতা জেলে গেল, কত বন্ধু কাজ হারাল, ঠিক না বেঠি? কত বন্ধু জেলে গেল, কত বন্ধু কাজ হারাল, নির্যাতনে ঘর ছাড়িল হাজার স্বজন, হাফিজুর ভাই বিলাইল অকাতরে জীবন, দারুণ ব্যথা বুকে লয়ে করে যাই লড়াই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত, বিন তাইমিয়ার হলো মরণ অন্ধকার গারে, জেলের মধ্যে বিন হাম্বুলের আঘাতে খুন ঝরে, তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পায়, হকের পতন নাই। মারহাবা। আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা কর যত, ভীতি দেখাও অবিরত, ঠিক না বেঠি? জুলুম তোমরা কর যত, ভীতি দেখাও অবিরত, অপবাদ দেও শত শত, মনে চাই যেমন, মিথ্যা মামলা দিয়া কর মানির মানহরণ, আল্লাহ তালার আদালতে জাহান্নামে ঠাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কবু মরুন নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আসসালামু আলাইকুম।